যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মজলুমানের ব্যথা বুঝে নিও। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চাই, মজলুমানের ব্যথা বুঝে নিও। যেখানে মানবতা লাঞ্ছিত সেখানে আমার গান, জালিমের বিরুদ্ধে লড়তে শেখো গানে গানে সে আহ্বান। যেখানে মানবতা লাঞ্ছিত জালিমের বিরুদ্ধে লড়তে শেখো গানে গানে সে আহ্বান। আমার গানের ভাষা বুঝতে যদি চাও, আমার গানের ভাষা বুঝতে যদি চাও, আজানের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মজলুমানের ব্যথা বুঝে নিও। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যে গানের সুরে সুরে জাগবে মানুষ, জাগবে ঘুমে পাড়া, কোরআনের পথ পানে ছুটবে সবা, গানের সুরে সুরে জাগবে মানুষ, জাগবে ঘুমে পাড়া, কোরআনের পথ পানে ছুটবে সবা, পড়বে নতুন সারা। সে গানের সুর তুমি শুনতে যদি চাও, সে গানের সুর তুমি শুনতে যদি চাও, শহীদ মিছিলে তুমি শামিল হয়ো। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মজলুমানের ব্যথা বুঝে নিও। যদি আমার গান